بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আমরা আজকেও কবরের জিন্দেগি কবরের আজাব ও নিয়ামত সম্পর্কে আলোচনা করব। সহিহ আহাদিস থেকে তারিমি মুত্রহিমে যেসব আহাদিস শেখ নাসিরুদ্দিন আলবানী সহিহ বা হাসান সাব্যস্ত করেছেন ওগুলো থেকে আমরা আলোচনা করব, দয়েফ হাদিস আপনাদের সামনে পেশ করব। برابن عاجب رضي الله عنه بلن خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار فانتهينا إلى القبر ولما يبحث بعد برابن عاجب رضي الله عنه بلن أما الله رسول صلى الله عليه وسلم شقي أنصاري كنيك صحابي জানাজার সালাতের জন্য বের হলাম। সালাত এবং তাকে দাফন করার জন্য আমরা আসলাম কবরের কাছে। এখনো তাকে কবরে দাফন করা হয়নি। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসলেন আর আমরা তার আশপাশে বসলাম। এমন ভাবে আমরা বসেছি যেমন আমাদের মাথায় পাখি বসে আছে, এরকম চুপ নড়াচড়া না করে বসে আছেন, যে যদি পাখি চাইত তাহলে আমাদের মাথায় বসে যেত। এটা হচ্ছে তার অর্থ। এটা হলো সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মেইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনলে এরকম মনোযোগ সহকারে শুনতেন বলে তার চিত্র। তাই আমরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোরআনের তাফসীর শুনি মনোযোগ সহকারে শোনা উচিত। এরকম যেন না হয় মনে দিক সেদিক যায় অথবা মায়ের সাথে যোগাযোগ বাজার করলাম কিনা এরকম চিন্তা ভাবনা যদি হয় তাহলে আপনি দর্শে বসে উপকৃত হতে পারবেন না। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবেন বলে বসে আছেন চতুর্দিকে। এমনি মুহূর্তে বলছেন ওবিয়াদিহি উউদুন ইয়াকুতু বিহি ফিল আরদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে একটা ডাল ছিল, ওই ডাল দিয়ে তিনি একটু মাটি নাড়ছেন, মাটিতে আঘাত করছেন। বলছেন ফারাফা রাসাহু, ওই সময় তিনি মাথা তুলে বললেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো। দুইবার বললেন বা তিনবার। অন্য রাওয়াতে এসেছে তিনি বলেছেন وإنه ليسمع خفق نعالهم إذا ولوا مدبرين, এই ব্যক্তি যাকে দাফন করা হবে বা হচ্ছে সে যারা দাফন করছেন তাদের জুতার আওয়াজ শুনতে পাচ্ছে, শুনতে পাবে বা পাচ্ছে যখন তারা ফিরে যাচ্ছে। আচ্ছা, কিন্তু সামনে বলছেন আরো স্পষ্ট করে বলছেন হীন ইউকালু লাহু, যখন তাকে বলা হয় তাকে দাফন করার পরেই প্রশ্ন শুরু হয়ে যায়। তো যখন তাকে বলা হয় তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন সে যারা তাকে দাফন করেছে তাদের জুতারাও শুনতে পায়। অন্য রেবায়াত এসেছে, যখন তাকে দাফন করা হয় তখন তার কাছে দুই ফেরেশতা আসেন, এসে তাকে বসান আর তাকে বলেন, আমার রব, তোমার রব কে? তখন সে বলে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তাকে আরো বলেন, তোমার দিন কি? তখন সে বলে, দিনি আল ইসলাম, আমার দিন ইসলাম। তাকে আরো বলেন, মা হাযা আর রাজুলুল লাযী বু'ইথা ফীকুম, এই যে ব্যক্তিকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছে, এই ব্যক্তিকে তখন সে বলে, আল্লাহ রাসূল, তিনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারা তাকে আরো বলেন, তুমি এটা কিরকম কিরকম জানলে? তখন সে বলে, ফারাতু কিতাব আল্লাহ ওয়া আমানতু ওয়া সাদাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি আর সত্যতা প্রতিপাদন করেছি। অন্য রওয়ায়াতে আছে, এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة. الله رب العالمين ইমানদারদেরকে প্রতিষ্ঠিত বাণীতে পৃথিবীতে এবং আখেরাতে ওই জায়গায় তাদেরকে প্রতিষ্ঠিত রাখে, অর্থাৎ ইমানে প্রতিষ্ঠিত বাণী বলতে ইমান। দুনিয়া তো আল্লাহ সাবিত রাখেন, আখেরাত সাবিত রাখেন। এমনি মুহূর্তে আকাশ থেকে একজন আহ্বায়ক আহ্বান করেন, আমি সাদাকা আব্দি ফা আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দা সত্য বলেছে, অতএব তোমরা তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও, তাকে তোমরা জান্নাতের কাপড় পরিয়ে দাও, তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও। ওই সময় জান্নাতের বাতাস আর সুগন্ধি সে পেতে থাকে আর তার কবরকে প্রশস্ত করে দেয়া হয় চোখের দৃষ্টিসীমা পর্যন্ত। তারপর বলছেন কাফিরের কথা, তারপরে কাফিরের যে ধ্রুবতা বললেন, বললেন ফাতুআদু রূহুহু ফি জাসাদি, কাফির রূহকে তার শরীরে ফিরিয়ে দেওয়া হয়, আসেন তার কাছে দুই ফেরেশতা, এসে তাকে বসান, বলেন তোমার রবকে? সে বলে, হা হা লা আদ্রি, আক্ষেপ আক্ষেপ, আমি জানি না। তখন তারা আবার বলেন, তোমার দিন কি? সে এরকম উত্তর দেয়, আক্ষেপ আক্ষেপ, আমি জানি না। তাকে আবার বলেন, ওই যে ব্যক্তিকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল সে কে? সে ওই রকম জবাব দেন, হা হা লা আদ্রি, আক্ষেপ আক্ষেপ, আমি জানি না। ওই সময় আকাশ থেকে আহ্বায়ক আহ্বান করেন, أن قد كذب فأفرشوه من النار وألبسوه من النار وافتحوا له بابا إلى النار. আমার এই বান্দা মিথ্যা বলেছে, আমি কদব, সে মিথ্যা বলেছে, অতএব তোমরা তার জন্য জাহান্নামের একটি বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও আর জাহান্নাম থেকে একটি কাপড় তাকে পরিয়ে দাও, আগুনের কাপড় পরিয়ে দাও আর তার জন্য তোমরা জাহান্নামের একটি দরজা খুলে দাও। তখন জাহান্নামের গরম বাতাস গরম বাতাস সে পেতে থাকে আর তার কবরকে তার জন্য সংকীর্ণ করে দেওয়া হয়, যার ফলে এরকম সে চাপ দেয়, যার ফলে তার শরীরের হাড়গুলি একটা আরেকটির সাথে জড়িয়ে যায়। অন্য রেওয়ায়েতে এসেছে এর সাথে, তারপরে তার উপর চাপিয়ে দেওয়া হয় এমন এক ব্যক্তিকে যে আন্ধা বা অন্ধ, আর কেন বুবা, তার সাথে রয়েছে বড় লোহার হাতুড়ি। এমন হাতুড়ি যদি এই হাতুড়ি দিয়ে একটা পাহাড়ের উপর আঘাত করা হয় তাহলে পাহাড় মাটি হয়ে যাবে। ওই হাতুড়ি দিয়ে তাকে একটা আঘাত করা হয়, যে আঘাতের আওয়াজ পূর্ব পশ্চিমের মাঝে যারাই আছে সবাই শুনতে পায়, তবে জিন আর ইনস শুনতে পায় না, মানুষের জিন জাতি শুনতে পায় না। তখন সে মাটিতে পরিণত হয়ে যায়। ثُمَّ تُعَادُ فِيهِ الرُّوحُ, তারপরে তার মধ্যে রূহ ফুঁকা হয়। আরেকটি রওয়ায়েত, এই রওয়ায়েতটি মুসনাদে ইমাম আহমদে এসেছে, এর থেকে একটু লম্বা, বলছেন আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বের হলাম, তারপরে আগে যা শুনলেন তা, তারপরে আগে যেভাবে শুনেছে এরকম, পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার মাথা তুলে বললেন ইস্তাহিযু বিল্লাহি মিন আযাবিল কবর, দুইবার বা তিনবার বললেন, অর্থাৎ তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। তারপর বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাঈ মিন আদ-দুনিয়া ওয়া ইকবালি মিন আল-আখিরাহ, মুমিন বান্দা যখন দুনিয়ার শেষ পর্যায়ে এসে যায় আর আখিরাত অভিমুখী হয়, অর্থাৎ দুনিয়া ছেড়ে চলে যাবে কোন জায়গায়, আখিরাতের দিকে, তখন তার কাছে কিছু সংখ্যক ফেরেশতা আসেন আকাশ থেকে, বিয়দুল উজুহ, তাদের চেহারা সুন্দর, দবদবে সাদা দবদবে থাকে, যেমন তাদের চেহারা সূর্যের মতো আলোকিত। তাদের সাথে থাকে জান্নাতি কাফন, জান্নাতি কাফন থাকে আর জান্নাতি সুগন্ধি থাকে, এসে তার দৃষ্টিসীমার সীমায় এসে বসে যান। তারপরে তার কাছে আসেন মালাকুল মউত আলাইহিস সালাম, এসে তার মাথার কাছে বসে। মালাকুল মউত কার কাছে? মুমিন বান্দার কাছে। আর হাদিসে এসেছে মালাকুল মউত আজরাইল আসেন, বুঝলেন? এই জন্য আপনারা সবাই মালাকুল মউতই বলবেন, আজরাইল বলবেন না। আজরাইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত না, কোরআন এবং সুন্নাহ, কোরআনে উল্লেখ মালাকুল মউত, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মালাকুল মউতই উল্লেখ করেছেন। এই আজরাইল বলা সহিহ না, যেভাবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন এবং সুন্নাহ প্রমাণিত, সেভাবেই মালাকুল মউত বলা উচিত। তারপরে আসেন মালাকুল মউত আলাইহিস সালাম, এসে তার মাথার কাছে বসেন আর বলেন তাকে সুন্দর কণ্ঠে, আদরের কণ্ঠে তাকে ডাক দেন, তাকে ডাকেন, বলেন আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিন আল্লাহি ওয়া রিদওয়ান, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য বেরিয়ে আসো। যদি বান্দা ভালো হয়, মুমিন হয়, তাকে এরকম করে মালাকুল মউত তাকে ডাকেন, তখন فتخرج فتسيل كما تسيل القطرة من في السقاء فيأخذها, তখন সে ওইরকম বেরিয়ে আসে যেভাবে পানি পানপাত্র থেকে যদি আপনি ঢালেন কিরকম সহজভাবে বেরিয়ে আসে, ওইরকম সে রূহ তার শরীর থেকে বেরিয়ে আসে। সুবহানাল্লাহ, পালাতে চায় না, কারণ সে সামনে দেখছে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাচ্ছে, আল্লাহর নিয়ামত পাবে, জান্নাত পাবে, জান্নাতের সুগন্ধি পাচ্ছেন, আল্লাহর সন্তুষ্টি পাচ্ছেন, সে আর ওখানে থাকার চেষ্টা করছে না, সব এগিয়ে যাচ্ছে। বলছেন সে যখন বেরিয়ে যায় তখন মালাকুল মউত আলাইহিস সালাম তাকে তার হাতে নেন, তাকে নেন, যখন তাকে নেন বা ধরেন তখন সাথে সাথে ওই যে জান্নাতের যে কাফন বা জান্নাতি যে কাফন নিয়ে এসছেন ওই কাফনে তাকে রেখে দেন। কিন্তু আমরা তো এটা দেখছি না কিরকম হচ্ছে, এটা গাইবি সংবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলেছেন ওইরকম আমাদেরকে বিশ্বাস করতে হবে। ওই কাফন জান্নাতি কাফন আর জান্নাতি সুগন্ধি তাকে রাখেন, এই সময় তার থেকে পৃথিবীতে যে সুগন্ধি সর্বোত্তম এরকম এর থেকে আরো বেশি সুগন্ধ তার থেকে বের হতে থাকে। এটা তো আমরা তো বুঝব না। বলছেন ফায়াসাদুন বিহা, ফেরেশতাগণ আলাইহিমুস সালাম তাকে নিয়ে উপরে উঠেন, যখনই কোন দলের কাজ দিয়ে যান তখন তারা বলেন এই পাক রুহটা কার, তখন তারা বলেন ফুলান ইবনু ফুলান, অমুকের ছেলে অমুক, যে নামটা তার পৃথিবীতে সর্বোত্তম নাম ছিল ওই নাম দিয়ে তার পরিচয় করানো। বুঝা গেল নাম হওয়া উচিত ভালো। তো এই বান্দা যদি ভালো হয়, ফেরেশতাগণ আলাইহিমুসসালাম যখন মালাকুল মউত আর যারা এই মৃত বান্দার রুহ নিয়ে যাচ্ছেন তাদেরকে তারা জিজ্ঞেস করবে এটার এই রুটটা কার, তখন তারা বলবেন অমুক ব্যক্তির রু। আর এই নামটা কিরকম নাম নেবেন, যে নামটা তার পৃথিবীতে সর্বোত্তম ছিল সবচেয়ে সুন্দর ওই নাম ধরে তাকে ডাকবেন বা তার পরিচয় দেবেন। এমনি করে তারা পৌঁছান প্রথম আকাশে, এই রুটকে নিয়ে যান সময়ের দুনিয়ায়, দুনিয়ার আকাশে। ওখানে গিয়ে তারা বলেন দরজা খুলুন, তখন তার জন্য দরজা খোলা হয়। উপরে যখন পৌঁছান তখন এক আকাশের ফেরেশতা অন্য আকাশে তারা যখন নিয়ে যান, দুনিয়ার আকাশের বা প্রথম আকাশের ফেরেশতাগণ তাকে বিদায় সম্বর্ধনা জানান, সুবহানাল্লাহ, বিদায়ী সম্বর্ধনা জানান। এমনি ভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছান। সপ্তম আকাশে পৌঁছার পরে রব্বুল আলামিন বলেন উক্তুবু কিতাব আব্দি ফি ইল্লিয়্যিন, আমার বান্দার কিতাব আমলনামা তোমরা লিখো ইল্লিয়্যিনে, ওয়া আইদুহু ইলাল আরদ, আর তাকে তোমরা জমিনে ফিরিয়ে দাও, কারণ ফা ইন্নী মিনহা খালাকতুহুম ওয়া ফীহা উঈদুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা, কারণ আমি তাদেরকে আমার বান্দাকে আমার বান্দাদেরকে আমি এই জমি থেকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটি থেকে ফিরিয়ে দেব, আবার মাটি থেকে পুনরায় তাদেরকে বের করব। ওটা কোন দিন, কেন কিয়ামতের দিন। তখন তখন তার কাছে আসেন দুই ফেরেশতা, এসে তাকে বসান, তাকে বসিয়ে বলেন মা রব্ব, তোমার রব কে? তখন সে বলে আমার রব আল্লাহ। জিজ্ঞেস করেন তোমার দিন কি? সে বলে আমার দিন ইসলাম। জিজ্ঞেস করেন এই যে ব্যক্তিকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল সে কে? তখন সে বলে ওয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বলেন মা আমালু, তোমার আমল কি? তখন সে বলবে বা বলে আরাক্তু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি, এর উপর ইমান এনেছি আর একে সত্য বলে বিশ্বাস করেছি। তখন আগের মতো যে হাদিস শুনেছেন, আকাশ থেকে একজন আহ্বায়ক আহ্বান করেন, একজন ঘোষণা দেন, আমার বান্দা আল্লাহর পক্ষ থেকে আমার বান্দা সত্য বলেছে, তাকে তোমরা জান্নাতি একটা বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের কাপড় পরিয়ে দাও আর তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও। তখন তার কাছে জান্নাতের সুগন্ধি, জান্নাতের বাতাস আসতে থাকে আর তার কবরকে ওই রকম দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। এই সময়ে তার কাছে এক ব্যক্তি আসে, একজন পুরুষের মতো, তার চেহারা সুন্দর, মুখমণ্ডল সুন্দর, যার শরীর থেকে সুগন্ধ পড়ে, তাইয়্যিবুর রিহ। তখন সে বলে, তখন এসে তিনি বলেন আবশির বিল্লাযী ইয়াসুবুক, হাযা ইয়াউমুকা আল্লাযী কুনতা তুআদ, অর্থাৎ ওই ব্যক্তি যে তার কাছে এসেছেন সুন্দর চেহারা সম্পন্ন, তিনি এসে বলেন তুমি সুসংবাদ গ্রহণ করো ওই জিনিসের যা তোমাকে আনন্দিত করে তোলে। এই হচ্ছে ওই দিন যেদিন সম্পর্কে তোমাকে আগে ওয়াদা করা হতো তোমার সাথে, অর্থাৎ কোরআন সুন্নায় এসে যে তোমরা এরকম পাবে এরকম, এটা হচ্ছে ওয়াদা, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা দেওয়া হতো। তখন সে ওকে বলবে, ওই মৃত ব্যক্তি, মানে আপনি কে? ফাওয়াজুহুকাল ওয়াজহ ইয়াতীকু বিল খাইর, তোমার চেহারাটি হচ্ছে চেহারা, এত ভালো চেহারা, তুমি কল্যাণ নিয়ে এসেছ। তখন সে বলবে আনা আমালুকা সালেহ, আমি হচ্ছি তোমার নেক আমল। সুবহানাল্লাহ, ভালো করে বুঝুন, নেক আমল যদি করেন তাহলে কবরে যাওয়ার পরেও নেক আমল আপনার সামনে আসবে। তখন সে বলে রব্বি আকিমি সাআ হাত্তা আরজিআ ইলা আহলি ওয়া মালি, ইয়া রব, তুমি কিয়ামত কায়েম করো, আমি যেন আমার ধন সম্পদ আর পরিবার পরিজনের কাছে চলে যেতে পারি। তাই এখনই কিয়ামত হয়ে গেল, এত খুশি যে সুবহান। তারপরে এটা বললেন মুসলমানের কথা, মুমিন বান্দার কথা, কাফির বান্দা, ইন্নাল আব্দাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ নাযাবা ইলাইহি মিনাস সামা মালাইকাতুন সুদুল উজুহ মাআহুমুল মাসূহ। কাফির বান্দা যখন মারা যায় বা যখন তার সময় আসে, দুনিয়া থেকে সে চলে যাবে, আখিরাতের দিকে অগ্রসর হয় বা আখিরাতের দিকে যাবে, ওই সময় উপর থেকে কিছু সংখ্যক ফেরেশতা তার কাছে আসেন যাদের চেহারা হচ্ছে কালো আর তাদের সাথে থাকবে মুসুর, মানে চটের মতো, চট ছিলেন শক্ত কাপড়। আর মুমিন বান্দার কাছে যখন আসবেন ওদের চেহারা থাকবে সুন্দর, জান্নাতি কাপড় নিয়ে আসবেন আর সুগন্ধি নিয়ে আসবেন এরকম নরম কাপড়ে। এখানে হচ্ছে কাফিরের কাছে আসবেন কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা, নিয়ে আসবেন ওইরকম কাপড়ের পরিবর্তে ওইটি নরম, ইয়ে শক্ত কাপড়, চটের মতো, এসে তারা তার দৃষ্টিসীমার শীর্ষসীমায় বসবেন, এমনি মুহূর্তে আসবেন মালাকুল মউত আলাইহিস সালাম, এসে তার মাথার কাছে বসবেন, এসে বলবেন আইয়াতুহান নাফসুল খাবীস, হে খাবীস প্রাণী, বা خبيث روح. اخرجي الى سخط من الله وغضب. তুমি আল্লাহর ক্রোধ আর গজবের দিকে বেরিয়ে এসো। যখন তাকে একথা বলবেন মালাকুল মউত আলাইহিস সালাম, তখন সে তার শরীরে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে পড়বে, সে চাইবে ওখান থেকে বের না হতে। তখন ফেরেশতা মালাকুল মউত আলাইহিস সালাম তাকে ওইরকম বের করবেন টেনে, যেভাবে যদি ভিজা তুলা যদি লোহার আকড়া ধরে আপনি টানেন তাহলে কিরকম ছিঁড়ে আসবে, ওই রকম মালাকুল মউত আলাইহিস সালাম কাফিরের রূহ তার শরীর থেকে এরকম টেনে বের করবে। তারপরে ওকে নিলেন, ওকে তার হাতে নিয়ে সাথে সাথে ওই যে শক্ত কাপড় নিয়ে এসেছেন বা চট তাতে রাখলেন, ওটা কাপড় না, ওটা মুসুন। আর তার থেকে ওই রকম দুর্গন্ধ বের হবে, পৃথিবীতে যে দুর্গন্ধ সাধারণত পাওয়া যায় না, এ তো খারাপ দুর্গন্ধ, বা পৃথিবীতে সবচেয়ে খারাপ যে দুর্গন্ধ, ওই রকম দুর্গন্ধ তার থেকে বের হবে। তারপরে তারা ফেরেশতাগণ আলাইহিমুসসালাম তাকে উপরে নিয়ে যাবেন, যখনই কোন ফেরেশতাদের কাছ দিয়ে যাবেন তখন তারা জিজ্ঞেস করবেন, মালা রূহুন খাবীর, এই খাবীস রূহটা কা? আর আগের মুমিনের রূহ কি ছিল? আর রূহ আত-তাইয়্যিব, পাক রূহ, ভালো রূহ, এটা হচ্ছে খবীস। আল্লাহ আমাদের হেফাজত করুন, চেষ্টা করা দরকার কারো রূহ যেন খবীস না থাকে, ভালো রূহ যেন হয়। বলছেন তখন তারা বলবেন, ফুলান ইবনু ফুলান বি আকবাহি আসমাইহি আল্লাতি কানা ইউসাম্মা বিহা ফিদ দুনিয়া। তখন ওই মালাকুল মউতের সাথে যারা আছেন তারা উত্তর দিবেন, এ হচ্ছে অমুকের ছেলে অমুক, আর এমন নাম নেবেন যে নামটি পৃথিবীতে তাকে যে নাম ধরে ডাকা হতো আর যে নামটি খুব খারাপ ছিল, খারাপ নাম ধরে তাকে ডাকা হবে। এমনি ভাবে তাকে নিয়ে যাবেন প্রথম আকাশে, প্রথম আকাশে যখন নিয়ে যাবেন তখন বলা হবে আকাশের দরজা খোলা হোক, তখন তার জন্য প্রথম আকাশের দরজা খোলা হবে না। আর এটা হচ্ছে খবিস রূহ, উপরে ওঠার তার এমন মর্যাদা নেই, শয়তান সে উপরে যাবে কিন্তু খবিস। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফী সামিল খিয়াত। এই আয়াতটি হচ্ছে সূরা আরাফের 40 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কোরআনের আয়াত পড়লে আয়াত নম্বর বলতেন না, বুঝলেন? যে কোনো জায়গায় এই জায়গায় আরো কয়েকটি আয়াত আপনারা শুনবেন, আয়াত নম্বর উল্লেখ নেই, বিকিনি সোলাইসান আয়াত পড়তেন নম্বর বলতেন না, তাই আসল হচ্ছে নম্বর না বলা। কিন্তু বর্তমান জমানায় নম্বর বলা দেওয়া হয় ভেবেছিলেন পড়ে দেহে, এই জন্য আপনার হ্যাঁ এটা আসল না, বিশেষ করে কোরআনের আয়াত পড়লে ওইটি যথেষ্ট, আপনি খুঁজে করে কোন জায়গায় আছেন। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়লেন এটা সূরা আরাফের 41 নম্বর আয়াতের এই অংশ, কিন্তু বলেননি সূরা আরাফ আয়াত নম্বর তো বলেননি, বলছেন কি লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এর আগের অংশ ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা আমার আয়াতগুলিকে অস্বীকার করে আর তা মানতে অহংকার বোধ করে, একটা হচ্ছে অস্বীকার করা আর একটা হচ্ছে অহংকার বোধ করা। আমি বললাম এটা কি মানে, এটা কি? তাই যাদের মনে অহংকার আছে এদের ক্ষেত্রে আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যারাতিন মিন কিবর, যার অন্তরে অনুপরিমাণ তাকাব্বুর অহংকার আছে সে জান্নাতে যেতে পারবে না। ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর ওরা জান্নাতেও প্রবেশ করবে না। হাত্তা ইয়ানিজাল জামালু ফি সামিল খিয়াম, যতক্ষণ পর্যন্ত উট সুয়ের ছিদ্রে প্রবেশ না করে। সুয়ের ছিদ্র আছে না, যদি সুয়ের যদি ছিদ্র না থাকে তাহলে আপনি সুতা ঢুকাবেন কোথায়, রাখবেন কোথায়? এই সুয়ের যে চিকন ছিদ্র, এই ছিদ্রে যেভাবে উট প্রবেশ করতে পারবে না, ওই রকম এইসব লোকজনের জন্য জান্নাতে প্রবেশ করা অসম্ভব না, অসম্ভব। বলছেন এই হাবিস মধ্য করে যায় না, ওখান থেকে ফিরিয়ে দেওয়া হবে। এই সময় আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, উক্তুবু কিতাবাহুম ফি সিজ্জিনিন ফিল আরদিস সুফলা ফাতুতরাহু রূহুহুম তারহান। আল্লাহ ওই সময় বলেন যে তার কিতাব আমলনামা তোমরা সর্বনিম্ন জমিনে সিজ্জিনে লিখো। তাহলে সিজ্জিন বোঝা গেল এই হাদিস দ্বারা আরজে সুফলায়, সাত জমিন তো সর্বনিম্ন যে জমিন তার নিচে হচ্ছে সিজ্জিন, আর এটা লিখিন কোথায়, সাত আকাশে লিখো, সিজ্জিনে লিখো। তখন তাকে উপর থেকে নিক্ষেপ করা দেওয়া, উপর থেকে নিক্ষেপ করা, ওর কোন ইজ্জত নেই, এরকম ঢিল ছুড়ে মারা হয়, ঢিল ঢেলা দেবে মারে এরকম। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করলেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খারা মিনাস সামা فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق. إيه سورة حجر اكتش نمرات ومن يشرك بالله جي الله ساتي شريك كوي شمن شجمن أخاز تكي پڑے گلو আর বাকি তাকে ছুঁ মেরে নিয়ে গেল, কিংবা বাতাস প্রবল বাতাস এসে তাকে তুলে নিয়ে দূরবর্তী কোন জায়গায় নিক্ষেপ করে। যারা শিরিক করে তাদের উদাহরণ এটা, আর এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই আয়াতটি পাঠ করল। কাফের রুহ যখন উপরে যায়, কাফের বা মুশরিক প্রথম আকাশের উপরে যেতে পারে না, ওখান থেকে তাকে ছুঁড়ে মারা হয়। শুধু ইমান আনলে হবে না, অবশ্য অবশ্যই আপনাকে শিরক থেকে বাঁচতে হবে, অপর পূজা থেকে বাঁচতে হবে, পীর পূজা থেকে বাঁচতে হবে, সৌদ পূজা পাথর পূজা থেকে বাঁচতে হবে, আগুন পূজা থেকে বাঁচতে হবে, গাছ পূজা থেকে বাঁচতে হবে, কুমির পূজা থেকে বাঁচতে হবে, মাছ পূজা থেকে বাঁচতে হবে, পাখি পূজা থেকে বাঁচতে হবে, অনেক পূজা রয়েছে আমাদের দেশে তথা ভারতবর্ষে, সব হচ্ছে শিল্প, ছোট শিল্প নয় বড় শিল্প। এই শিরিক করলে আপনার সব আমল নষ্ট, যারা মুশরিক হবে তাদের এইরকম অবস্থা হবে। সামনে আবার শুনি, তারপরে তার রূহ তার শরীরে ফিরিয়ে দেওয়া হয়। এমনি মুহূর্তে আসেন তার কাছে দুই ফেরেশতা, এসে তাকে বসান, জিজ্ঞেস করেন তোমার রবকে, সে বলবে হা হা লা আদ্রি, আফসুস আফসুস আমি জানি না। জিজ্ঞেস করেন তোমার দিন কি, সে বলবে হা হা লা আদ্রি, আফসুস আফসুস আমি জানি না। জিজ্ঞেস করেন ওই যে ব্যক্তিকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তিনি কে, তখন সে বলবে হা হা লা আদ্রি। তখন আকাশ থেকে একজন ঘোষণা দেন, আর কেদাবা ফাফরিশুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, ইয়াগের মত সে মিথ্যা বলছে, অতএব তোমরা তার জন্য আগুনের একটি বিছানা বিছিয়ে দাও আর তাকে তার জন্য জাহান্নামের আগুনের একটি দরজা খুলে দাও। তখন এইরকম জাহান্নামের গরম বাতাস সে পেতে থাকে আর তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়, যার ফলে কবর তাকে চাপ দেয় আর তার শরীরের হাড়গুলি একটা আরেকটার সাথে এরকম অদ্ভুত ভাবে জড়িয়ে যায়। এমনি মুহূর্তে আছেন এক ব্যক্তি, চেহারা হচ্ছে কুৎসিত, কাপড় হচ্ছে ময়লা, তার শরীর থেকে বের হয় দুর্গন্ধ। এসে তাকে বলেন, আবশির বিল্লাযী ইয়াসূদ, তুমি ওই জিনিসের সুসংবাদ দাও যা তোমার জন্য খারাপ। এই হচ্ছে ওই দিন যেদিন সম্পর্কে তোমাকে আগে ওয়াদা করা হতো, প্রস্তুতি দেওয়া হতো। তখন সে তাকে বলে, তুমি কে? তোমার চেহারা হচ্ছে এমন চেহারা যে চেহারা আমাকে আমার জন্য অকল্যাণ হয়ে এনেছে। তখন সে বলে, আমি হচ্ছি তোমার খবিস আমল। ওই সময় সে বলে, রব্বিলা তুকিমিস সাআহ, হে রব, তুমি আর কিয়ামত কায়েম করো না। কারণ দেখছে যদি এখন এরকম আজাব হয় তাহলে কাল কিয়ামতের দিনের আজাব কিরকম হবে। আর যে ভালো লোক সে কি বলেছে, রব্বি তুকিমিস সাআহ, এখনই কিয়ামত হয়ে যায়, আমি আমার বাড়িতে চলে যাই। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, যদি এরকম হয় তাহলে নেক আমল করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, শিরক থেকে বাঁচি, কুফরি থেকে বাঁচি, বেদাত থেকে বাঁচি, হারাম থেকে বাঁচি, সুদ থেকে বাঁচি, ঘুষ থেকে বাঁচি, চুগলি থেকে বাঁচি, গীবত থেকে বাঁচি, তথা আল্লাহর যাবতীয় বিধান পালন করি, যদি এরকম হয় তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতি জান্নাতে যাব আর জান্নাতি হব। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি বানাও। আর যদি এরকম না হয়, শিরিক পাওয়া যায়, কুফরি পাওয়া যায়, আল্লাহর নাফরমানি পাওয়া যায়, তাহলে অন্য পথ, আর ওই পথ হচ্ছে জাহান্নামের পথ। আমরা চাই, হে রব, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দাও। হে রব, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দাও। মৃত ব্যক্তিকে যখন কবরস্থ করা হয় তখন তার কাছে দুজন ফেরেশতা আছেন, আসওয়াদান আজরাআন, কালো নীল নীল বর্ণের চোখ। এই দুইজনের একজনকে বলা হয় মুনকার আর আরেকজনকে বলা হয় নাকির। এটা আমাদের দেশে প্রসিদ্ধ আছে, মুনকার নাকির। এই হাদিসটি হাসান বলে শেখ আসাদুল্লাহ রাহিমাহুল্লাহ বলেছেন হাসান। এসে ওই ব্যক্তিকে বলেন, এই যে ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? তখন সে বলবে, আমি তাকে বলতাম, ওয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। এইজন্য সে বলতে চাইবে, সুবহানাল্লাহ, এখানে যদি চাইবে পেশ করে আর এই অনুযায়ী আমল করেন, আল্লাহর একত্ববাদ মানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত রিসালাত মানেন, তাহলে ওখানে কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে তখন আপনি এরকম জবাব দিবেন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন তারা বলবেন, আমরা আগেই জানতে পেরেছি তুমি এরকম বলবে, কে কিরকম আগে ভাগেই বুঝে যাবে। হ্যাঁ, সুবহানাল্লাহ, তালিমাই বুঝতে পেরেছেন, তার চেহারা দেখে বোঝা গেছে আমার ছিল ভালো চেহারা এরকম প্রতি খুশি। সে প্রশ্ন করবেন ফেরেশতা, উত্তর দিবেন এরকম ফেরেশতা বলবেন যে আমরা আগেই বুঝতে পারি, বুঝতে পেরেছেন এরকম উত্তর দিবে সুন্দর মাশা আল্লাহ। তখন তার খবর 70 দিরহাম প্রশস্ত করে দেওয়া হবে আর তার কবরকে আলোকিত করে দেওয়া হবে আর তাকে বলা হবে তুমি শুয়ে পড়ো না ঘুমিয়ে যাও। তখন সে বলবে আরজু ইলা আহলি ফা আখবিরহুম, আমি আমার বাড়িতে যাই গিয়ে তাদেরকে বলে দিই আমি এরকম ভালো অবস্থান পেয়েছি। তখন তারা বলবেন এখন যাওয়া শুনবে না, যেখানে এরকম বলছেন তিনি বল তারা বলবেন নাম কেনা উম্মাতুল আরুস আল্লাযী লা ইউকিদুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাই, এখন তুমি শুয়ে পড়ো নববধূ এর মতো বা বরের মতো, যাকে সেই জায়গায় তার কাছে যে বেশি প্রিয় কাছের লোক সেই এসে সকালে জায়গায় সবাই তো জায়গায় না, এরকম তুমি শুয়ে পড়ো। حتى يبعث الله او يبعثه الله يبعثه الله من مرجعه ذلك এরকম তুমি শুয়ে পড়ো, আল্লাহ পাক যখন তোমাকে উঠাবেন তখন তুমি উঠবে। আর যদি মুনাফিক হয় এমনি বাজ্যত দেখা গেছে মুসলমান নামাজেও আসে কিন্তু ভিতরে ঈমান নাই, লোকজন দেয়ের জন্য যাচ্ছে এই অবস্থায় সে কি মুসলমান? মুনাফিক যদি হয় তখন সে উত্তর দিতে পারবে না, বলবে লোকজন শুনেছি লোকজন বলত। তাই আমি এরকমই বলেছি জানি না। তখন খ্রিস্টান তাকে বলবেন আমরা মনে করেছি তোমরা তাই বলবে, তুমি তাই বলবে যেহেতু তুমি মুনাফিক, তো তোমার আলামত আগেই আমার প্রকাশ পেয়েছে। তখন জমিকে বলা হবে মাটিকে ওকে জড়িয়ে ধরো, জমি অর্থাৎ ওকে চাপ দাও, জমি চাপ দিবে তখন তার অস্থিগুলি একটা আরেকটার সাথে জড়িয়ে যাবে, এরকম তারপরে তার আদাব শুরু হয়ে যাবে কিয়ামত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে না তুলবেন ততক্ষণ পর্যন্ত কবরের আদাব তার হতে থাকবে। আরেকটি হাদিস এটাও হাসান পর্যায়ের, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়িতকে যখন কবর রাখা হয় তখন যারা তাকে কবর রাখলো তারা যখন চলে যায় তখন সে মৃত ব্যক্তি তাদের জুতার আওয়াজ শুনতে পায়, এই সময় সে যদি মুমিন হয় তাহলে তার সালাত তার মাথার কাছে থাকে, বুঝলেন তো? মুমিন যদি হয় তাহলে সালাত কোথায় থাকে? এবারে কথা যদি মুমিন হয় সালাত না থাকে, উত্তর দিন অর্থাৎ বলছে মুমিন সালাত পড়ে না অথবা মুসলমান, তাই না? সালাত পড়ে না তো এই অবস্থায় সলাৎ তার মাথার কাছে থাকবে, পড়েই না থাকবে। আবার যদি একক করে চার রুক পড়ে না অথবা চার রুক পড়লো একক পড়লো না তাহলে সম্পূর্ণ সলাৎ থাকে না, তাই না? অতএব সলাৎ কয়েক এরকম করবেন না যে সময় আসলে সলাৎ পড়ি সলাৎ পড়ি। আল্লাহ আমাদেরকে হৃদয়ত দিন, তওবা করুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি যখন মারা যাবেন কবরে রাখা হবে আপনার মাথার কাছে আপনার সালাত থাকবে, সুবহানাল্লাহ। রোজা থাকবে ডান দিকে, ওই কিছু মানুষ আছে রমজান আসলেও রোজা রাখে না, একজন দুইজন না অনেক বলে এই করোনা যে রোজা রাখবো কি রোজা রাখা সম্ভব না রোজা রাখে না, যদি সে রোজা না রাখে, যদি এরকম কষ্ট করে তখন তো করে রাখবে, করে তো রাখেন। অন্যদিকে সৌদিতে আলহামদুলিল্লাহ মানুষ যদি দিনের জল না পেয়ে না রাখতে পারে, এরকম যদি ভয় হয় কাজের জন্য বা কাজের ক্ষেত্রে, তাহলে সে কাজ পাল্টাতে পারে। দিনে কাজ না করে রাত্রে করুক, আর দিনে নৌ বুঝেন কি বলেন, সম্ভব না অসম্ভব? সৌদিতে আলহামদুলিল্লাহ তবুও তুমি বাহা না করছো, রোজা রাখবে না। দেখো যদি তুমি রোজা না রাখো তাহলে তোমার ডান দিকে রোজা করতে গিয়ে আসবো, রোজাই নেই আসবে কিরকম? ও কারণে জাকাত আন শিমালি, জাকাত থাকবে বাম দিকে। দেখলেন সুবহানাল্লাহ, জাকাত দিলে বাম দিকে থাকবে, জাকাত নাই তো বাম দিকে কিরকম থাকবে জাকাত? এমনি ভাবে وكان فعل الخيرات والصدقه والصلاه والمعروف والاحسان الى الناس عند رجلين اربعكيشو صدقه صلاه معروف যেকোন হয় ইত্যাদি যেগুলো রয়ে গেছে সব কোন দিকে থাকবে? তার পায়ের দিকে, পায়ের দিকে, বাকি রয়ে গেছে পায়ের, দুই পায়ের কাছে। এমনি মুহূর্তে তার কাছে আশা হবে তার মাথার দিক দিয়ে, তখন সলাত বলবেন না কিবালি মাদখাল, আমার দিকে তুমি আসতে পারবে না, কথা বুঝছেন? আসবে কে আসবে বলেননি, কিন্তু আমরা বুঝতে পারছি পায়ের দিক দিয়ে আসলে ওখানে আছে সদকা খয়রাত ইত্যাদি, অন্যান্য সলাত পড়েছে, নফল সলাত ইত্যাদি, ওগুলো নেক আমল করেছে, ও বলবে এদিকে তুমি যেতে পারবে না। তাহলে এগুলি জরুরি কিনা? সালাত জরুরি, সিয়াম জরুরি, জাকাত জরুরি, অন্য সব নিক আমার জরুরি, হজ জরুরি, ওগুলো আমল করবেন, করবেন আমি পার হয়ে যাব, আল্লাহ হেদায়েত দান করুন। এমনি সময় তাকে বলা হবে তুমি বসো, সে যখন বসবে তখন তার সামনে সূর্যকে এমন ভাবে তোলা হবে, এবং সূর্য যখন অস্ত যাচ্ছে তখন তাকে বলা হবে এই যে ব্যক্তি তোমাদের কাছে ছিল সে কে, তার ব্যাপারে তুমি কি বলতে, কি সাক্ষ্য দিতে? তখন সে বলবে দাউনি হাত্তা ওসল, আগে আমাকে সলাত করতে দাও তারপর উত্তর দিব, সুবহানাল্লাহ, কথা বুঝছেন? কারণ সে দেখছে সূর্য অস্ত চলে অস্ত যাচ্ছে, আসল সময় শেষ, আমার সময় শেষ, আসল নয় এমন তোমরা বলো না, আগে নামাজ পড়ি তারপর উত্তর, সে তো আর বুঝতে পারছি না। সুবহানাল্লাহ, এটা হচ্ছে সেই যে নামাজই তার পরিচয়, তাহলে সালাত দুনিয়াতে সালাত কবরেও সালাত আছে, আছে কিনা? এই হচ্ছে কবরের সালাত, এখন সালাত করার জরুরি না, কিন্তু ওখানে কি তার সামনে পেশ করা হবে, সূর্য যেমন বসে যাচ্ছে সে মনে হয় অর্থ সালাত সালাত পেশ হয়ে যাচ্ছে। তিনি হচ্ছেন মুহাম্মদ, আশহাদু আন্নাহু রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আন্নাহু জাআ বিল হাক্কি মিন ইনদিল্লাহ, তিনি আল্লাহর পক্ষ থেকে হক নিয়ে এসেছেন, সত্য বিধান নিয়ে এসেছেন। তখন ফেরেশতা বললেন আলা যালিকা হাইয়িতা ওয়া আলা যালিকা মিতা, এই বিশ্বাসের উপর তুমি জীবন যাপন করেছো আর এর উপর তুমি মৃত্যুবরণ করেছো, আর এর উপর ইনশাআল্লাহ তোমাকে কালকে কিয়ামতের দিন তোলা হবে, তারপরে তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে আর বলা হবে হাদা মাকআদুক মিনহা, এই জান্নাতের এই জায়গা হচ্ছে তোমার বসবাসের জায়গা। জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে, দেখানো হবে, ওই হচ্ছে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। এমনি ভাবে তোমার ঠিকানা ওখানে আর আল্লাহ তোমার জন্য যা রেখেছেন তা ওখানে আছে। তখন সে খুব আনন্দে আনন্দিত, তার আনন্দ আরো বেড়ে যাবে যখন এই সুসংবাদ সে সচক্ষে দেখবে। তারপরে জাহান্নামের একটি দরজা তার জন্য খুলে দেওয়া হবে, মানে খোলা হবে। বলা হবে যদি তুমি আল্লাহর নাফরমানি করতে, আল্লাহর নির্দেশ পালন না করতে, তাহলে ওই জায়গায় ছিল তোমার ঠিকানা, ওই জায়গায় জাহান্নাম। কিন্তু তুমি যেহেতু আল্লাহর উপর ঈমান এনেছো, নেক আমল করেছো, রব্বুল আলামিন এর বদলে তোমাকে জান্নাত দিয়েছে, তখন তার খুশিটা আরো বেড়ে যাবে। তারপরে তার কবরকে 70 জিরা প্রশস্ত করে দেওয়া হবে, তার কবরকে আলোকিত করা হবে, নুরানি করা হবে। ইউআদুল জাসাদু লিমা বুদিআ মিনহু, জসদ বা শরীর আগে যেভাবে ছিল ওইরকম যার থেকে শরীর যা থেকে সৃষ্টি করা হয়েছিল তার দিকে তার শরীরকে ফিরিয়ে দেওয়া হবে, তার মানে কোন জায়গায় মাটি থেকে, আর তার রুহকে নসম তৈয়্যিব একটা পবিত্র প্রাণীর মধ্যে রাখা হবে, তার রুহকে নসম। আর এই নসম তৈয়্যিব বলতে কি, ওয়াহিয়া তৈয়্যিবুন তাআলুকু মিন শাজারিল জান্নাহ, অর্থাৎ একটা পাখি যে জান্নাতের গাছ ফলমূল খাবে, জান্নাতের ফল খাবে পাখি, ওই পাখির ভিতরে তার রুহকে রাখা হবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল মুমিনের রুহ কোথায় থাকে, জান্নাতে, ওই জান্নাতে কিরকম পাখির ভিতরে, আর জান্নাতে ওই পাখি বিভিন্ন জায়গায় থাকে, নিয়ে যায় যে ওখান থেকে জান্নাতের খাবার খেতে থাকে। কিন্তু তার সম্পর্ক শরীরের সাথেও থাকে, এরকমই বলা হয় বিভিন্ন হাদিসে, তাই না? ওটাই সহি। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করলেন, আগে যে আয়াতটি আপনারা শুনেছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা, যারা ঈমান এনেছে রব্বুল আলামিন তাদেরকে প্রতিষ্ঠিত প্রমাণিত বাণীতে, অর্থাৎ আল্লাহর কতবাদের উপর পৃথিবীতেও প্রমাণিত রাখেন বা প্রতিষ্ঠিত রাখেন, আখিরাতেও প্রতিষ্ঠিত। তারপর কাফিরের কথা উদাহরণ, কাফিরের কাছে যখন তার মাথা দিয়ে আসা হয় তখন কিছুই থাকে না, ডান দিকে আসলে কিছুই নেই, বাম দিকে আসলে কিছুই নেই, পায়ের দিকে আসলে কিছুই নেই, তখন তাকে বলা হয় তুমি বসো, তখন সে ভীত সন্ত্রস্ত হয়ে বসে। আর জিজ্ঞেস করা হয় এই যে ব্যক্তি তোমাদের মধ্যে ছিলেন এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে, কি সাক্ষ্য দিতে, তখন সে বলবে ওই ব্যক্তি কে, সে তার নামও জানে না, তখন তারা বলবেন মুহাম্মদ, তখন সে বলবে লাদি। তাহলে বুঝাই গেল শুধু নাম জানলে হয় না, যদি বিশ্বাস না থাকে, তাই না? আপনি বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু বিশ্বাস নাই, এমনি বলছে আর কি, দুজন বলে মুহাম্মদ রাসূলুল্লাহ, এই হাজির দিতে পারবো না, মুসলমান করবো না, কিন্তু মন থেকে বলছে না। তো কবরে যখন যাবেন, কবরে আপনাকে যখন জিজ্ঞেস করা হবে, আপনি উত্তর দিতে পারবেন তার সম্পর্ক মনের সাথে, আন্তরিক বিশ্বাসের সাথে। ওই কাফের বলবে আমি জানি না, সামিউতু আন-নাস ক্বালু ক্বাউলান ফাকুলতু কামা ক্বালা আন-নাস, শুনেছি লোকজন বলতো এইসব বলেছি। তখন তাকে বলা হয় এর উপরে তুমি জীবিত ছিল পৃথিবীতে, আর এর উপরে তুমি মৃত্যুবরণ করেছ, আর এর উপরে তোমাকে ইনশাআল্লাহ কিয়ামতের দিন তোলা হবে। তারপর তাকে তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে আর বলা হবে এই জায়গা হচ্ছে তোমার জাহান্নামের জায়গা। আর আল্লাহ তার জন্য যা কিছু তৈরি করে রেখেছেন জাহান্নামে তা দেখানো হবে, তখন তার ধ্বংস আর আক্কে বড় বেড়ে যাবে এই অবস্থা যখন সে দেখবে। তারপরে জান্নাতের একটা দরজা খোলা হবে, বলা হবে জান্নাতের এই জায়গা তোমার ছিল, যদি তুমি আল্লাহর ফরমাবরদারি করতে আল্লাহর হুকুম মানতে তাহলে জান্নাতের এই জায়গা তোমার ছিল, কিন্তু তুমি নাফরমানি করার কারণে জান্নাতে তোমার দরজা নেই, জায়গা নেই, কোন জায়গায় জায়গা জাহান্নামে তোমার জায়গা। তারপরে তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে আর কবর তাকে চাপ দিবে যার ফলে তার শরীরের হাড়গুলি একটা আরেকটার সাথে মিশে যাবে, মিলে যাবে। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত বললেন, এটি হচ্ছে সংকীর্ণ জীবন। ওমান আরাদ আন যিকরি, যে আমার জিকির থেকে বিমুখ থাকে, আল্লাহ বলেন আল্লাহর জিকির করে না, সালাত পড়ে না, আল্লাহর একত্ববাদ মানে না, ফজরের সময় শুয়ে থাকে, আসরের সময় নো যেহেতু ডিউটি নেয়, এই জন্য চারটার ডিউটি অথবা সাড়ে চারটে ডিউটি, ওই হিসেবে সে ঘুমতি ঘুমতি আসতে হবে, এরকম করে কিনা আমার মানুষ যাইজ? ফজরের সময় না সাতটায় ডিউটি, সাতটায় সময় ডিউটি। আর আরো আজিব লাগে যখন দেখি আলেম সার্টিফিকেট প্রাপ্ত কিংবা আরো আরেকটু এগিয়ে দায়ী হয়তো দায়ী ফজরের সময় নিয়মিত নিয়মিত ফজরের নামাজ পড়ে না, এটা তো আরো মুসিবত। সাধারণ মুসলমান যদি নামাজ পড়ে না এটা একটা মুসিবত, আর ওইটা নাম বড় বড় মিয়া অমুক ভার্সিটির ফারিক সুন্নার ভারি বজুর উদ্দিনের ভারি কিন্তু নিয়মিত জমাতের সাথে সলাৎ আদায় করা, এটা আরো কত বড় মুসিবত। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান। তাই আমার ভাইরা আমরা সবাই সামনের যে জিন্দেগি এর জন্য সবসময় প্রস্তুত। রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর ইসলামের অবস্থায় থাকো, ইমানের অবস্থায় থাকো, আর এই অবস্থায় যেন তোমাদের উদ্দেশ্য ইসলাম ছাড়া অন্য কোন অবস্থায় তোমরা যেন না হো। আমরা কি জানি আমাদের মত কালকে আসবে না? আমরা কি জানি আজকে আসবে না? তাহলে সবসময় আমাদের জন্য মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে তোমার বিধিবিধান পালন করার তৌফিক দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমানদেরকে উদ্ধার করো, জালিমদেরকে পকড়াও, জালিমদেরকে পকড়াও, জালিমদেরকে পকড়াও, আল্লাহ তুমি তোমার দিনের হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও, কুফরের আযাব থেকে নিজাত দাও, আল্লাহ তুমি আমাদেরকে ইলমে নাফি দান করো, ইলমে মোতাবেক আমল করার তৌফিক দান করো, ইলম প্রচার করার তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়িয়ে দাও, দুনিয়ার দিক দিয়ে ইজ্জত বাড়িয়ে দাও, আখিরাতের দিক দিয়ে ইজ্জত বাড়িয়ে দাও। اللهم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين